السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাতে মুসল্লিয়ানে কিরাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মুসলিম মুওয়াহ্হিদ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার থেকে আলোচনা করেছিলাম গুনাহে কাবীরা সম্পর্কে। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গুনাহ সম্পর্কে আলোচনা করেছেন। আল কাবায়ের সূরা নিসার 31 নম্বর আয়াত থেকে বলা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে সকল বিষয় থেকে, যে সকল কর্ম এবং কথা থেকে নিষেধ করা হয়, এর বড় বড় গুলোর থেকে, কাবায়ের থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহগুলোকে কাফফারা করে দেব, মিটিয়ে দিব, এবং তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতে প্রবেশ করাবো। এরকম ভাবে কোরআনুল করিমের সূরায়ে শুরা এর 37 নম্বর আয়াত, সূরায়ে নজমের 32 নম্বর আয়াতে বলা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, মানুষ যদি কাবিরা গুনাহগুলোর থেকে, বড় বড় গুনাহগুলোর থেকে বাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দেন। হাদিস থেকেও বলা হয়েছিল, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাঁচ অক্ত নামাজ, এক অক্ত থেকে আরেক অক্ত পর্যন্ত, এরকম জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এমনিভাবে রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মানুষ যে গুনাহগুলো করে, এরপরে যখন রমজান মাসে আবার রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যে গুনাহগুলো হয়ে যায়, সাগীরা গুনাহগুলো, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মাফ করে দেন নামাজ পড়তে আসার মাধ্যমে। তবে কাবিরা গুনাহগুলোর থেকে বাঁচতে হবে, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাজ তানাবাল কাবায়ের, যদি কাবিরা গুনাহগুলোর থেকে বেঁচে থাকে। এই কাবিরাগুলো সম্পর্কে হাদিসেও বলা হয়েছে যে এক একটা গুনাহ একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে সাতটা গুনাহকে বলা হয়েছিল আকবারুল কাবায়ের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আসসাবাল মুবিকাত, তোমরা সাতটা ধ্বংসাত্মক গুনাহের থেকে বেঁচে থাকো। আল মুবিকাত মানে মুহলিকাত, হালাক, ধ্বংস করে দেয় যে গুনাহগুলো, এই গুনাহগুলোর থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেই মুহলিকাত ধ্বংসাত্মক গুনাহগুলো কি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে উত্তর দিলেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম আল কাবায়ের নিয়ে। কাবিরা গুনাহগুলো, কাবির শব্দের অর্থ হচ্ছে বড়, কাবিরা মানে হচ্ছে বড় গুনাহ, যে গুনাহগুলো বড়, আল্লাহ তাআলা যে গুনাহগুলো সম্পর্কে নিজেই বলেছেন এটা বড় গুনাহ, অথবা যেই গুনাহগুলো আলোচনা করে আল্লাহ তাআলা বলেছেন এটা যারা অমান্য করবে তাদের জন্য জাহান্নাম, অথবা এদের জন্য আযাব, গজব, শাস্তি, এরকম যে সব গুনার উপরে এই শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এগুলো হচ্ছে গুনাহে কাবীরা। এই গুনাহে কাবীরার মধ্যে এক নাম্বার বড় গুনাহ হচ্ছে আশ-শিরক, যেটা আমরা বিস্তারিত গত জুমা আলোচনা করেছি, এর আগেও বহু সময় করা হয়েছে। দুই নাম্বার বলা হয়েছিল খুন করা, অন্যায় হয় কাউকে খুন করা, এটা সম্পর্কে গত জুমা আলোচনা হয়েছিল। এরপরে তিন নাম্বার আলোচনা ছিল জাদু করা। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। আল্লাহ তাআলা বলছেন যে সুলাইমান কুফরি করে নাই, বরং শয়তানগুলো কুফরি করেছে, তারা কাফের হয়ে গেছে কি করার কারণে? ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, তারা মানুষকে জাদু শিখাতো। এজন্য শরীয়তের বিধান হচ্ছে হাদ্দু সাহিরে দরবহু বিসাইফ, জাদুঘরের শাস্তি হচ্ছে জাদুঘরকে তরবারি দিয়ে কতল করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন উক্তুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন, জাদুকর পুরুষ এবং নারী যেই হোক না কেন তাকে তোমরা কতল করে ফেলো, হত্যা করো, বুখারী হাদিস। এছাড়া আরেক হাদিসে বলা হয়েছে আল কাহিনু ওয়া সাহিরু কাফিরুন, জ্যোতিষী জাদুঘর এরা কাফের। এরকম ভাবে চার নম্বর হচ্ছে গুনাহে কাবীরা তারকুস সালাত, সালাতের মধ্যে নামাজের মধ্যে অবহেলা করা, নামাজকে বর্জন করা, এটা একটা গুনাহে কাবীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক অক্ত সালাত তরক করলো সে কাফের হয়ে গেল। অবশ্য মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা বলেছেন যে এক অক্ত নামাজ না পড়লেই তাকে আমরা শরীয়তের পরিভাষাগত কাফের বলবো না, তবে যদি কোনো ব্যক্তি লাগাতার নামাজ তরক করে তাহলে সে এক সময় কাফের হয়ে যায়। এটা আমি অনেক সময় উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখানে, যে একজন লোক পয়সা পকেটে 10 টাকা আছে, শাব্দিক অর্থে সে পয়সাওয়ালা, পয়সা তার কাছে আছে, কিন্তু সমাজ তাকে পয়সাওয়ালা বলবে না, কারণ সমাজে পয়সাওয়ালা ধনী হতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ পয়সার মালিক হতে হয়। 10 টাকা, 5 টাকা, 100, 500 এর মালিককে সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালা বলে না, কিন্তু যদি কোনো ব্যক্তি 500, 1000 টাকা জমা করতে থাকে, এই জমা করতে করতে এক সময় সে পয়সাওয়ালা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যে লোকটা একটা নামাজ আদায় করলো না, সে একটা কুফুরি করলো, দুই অক্ত নামাজ বাদ দিল, দুইটা কুফুরি করলো, দৈনিক 5টা, সপ্তাহে কয়টা, মাসে কতটা, বছরে কতটা। এইভাবে যে ব্যক্তি জীবনের একটা বড় অংশ নামাজ থেকে গাফেল থাকলো, নামাজ পড়ল না, সে ইমানদার থাকে না, সে আস্তে আস্তে ওই কুফুরওয়ালা হয়ে কাফের হয়ে যায়। আর যখন সে কাফের হয়ে যায় তখন তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, তার জানাজা হবে না। এবং স্ত্রী যদি নামাজি হয়, পুরুষ বেনামাজি অথবা উল্টো হয়, তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না। এরকম ভাবে অনেক বিষয় নির্ভর করে এর উপরে, কারণ একজন লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যে পার্থক্য তা হচ্ছে আসসালাত, সালাত নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। কাজেই যখন সে কাফের হয়ে গেল তখন তার সঙ্গে আর একজন ইমানদারের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে এরপরে কিছু লোক আসলো যারা সালাতকে ধ্বংস করেছে এবং তারা নিজের শাহওয়াত, নিজের মনের পূজা করেছে, মনে চায় নামাজ পড়ব না, আল্লাহর হুকুম নামাজ পড়ব, নামাজের হুকুম আসলে পর হাইয়া আলা সালার পরে সে ঘুমিয়ে থাকলো, সে আর আসলো না, সে নিজের মনের পূজা করলো, আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের মনের হুকুমকে সে পালন করলো। আল্লাহর হুকুম হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা। আল্লাহর নবীর যুগে ল্যাংরা এক সাহাবি, অন্ধ সাহাবি, আল্লাহর নবীকে এসে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, মসজিদে আনার মতো আমার কোনো লোক নেই, আমি কি ঘরে বসে নামাজ পড়তে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ পারবে। লোকটা চলে যাচ্ছে, এর মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন। লোকটা ফিরে এলো, বললেন, তুমি কি আজান শোনো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি আজানের আওয়াজ শুনতে পাও? লোকটা বলল, হ্যাঁ শুনতে পাই। বলে, তাহলে আর তোমার জন্য ঘরে বসে নামাজ পড়া জায়েজ হবে না। এইমাত্র জিব্রাইল আমাকে এটা বলে দিয়েছেন যে ব্যক্তি আজান শুনবে তার আজানের জবাব দেওয়া জরুরি, আর জবাবের মানে হচ্ছে মসজিদে চলে আসা। হাইয়া আলা সালা, সালার জন্য তাড়াতাড়ি চলে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য চলে আসো। ভোর রাতে আওয়াজ হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর সে এরপরও ঘুমায়, তার মানে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আহ্বান করছে। এটা মুয়াজ্জিনের কথা না, কথাটা কার? আল্লাহ, আল্লাহর রাসূলের কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথায় যে আহ্বানে সাড়া না দিয়ে নিজের মনের পূজা করলো, সে ব্যক্তির আল্লাহ হয়ে গেছে নফস, নিজের নফস, নিজের মন। এজন্য এই একজন অন্ধ সাহাবীর জন্য মসজিদে জামাত ত্যাগ করার অনুমতি হলো না। আজকে যারা মসজিদে জামাতে নামাজ না পড়ি, নিজেদেরকে মনে করি যে আমি একজন মুসলিম, তাদের ভেবে দেখা উচিত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাউন 4-5 নম্বরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ধ্বংস দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে গাফেল থাকে, নামাজে অমনোযোগী, আজান হয়ে গেল এরপরও তার খবর নাই, এইরকম নামাজিদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল এক শাব্দিক অর্থে ধ্বংস দুর্ভোগ এটা হতে পারে, আর একটা হচ্ছে ওয়াইল মানে দোজক, এটা কোরআনের আয়াত, কোন আলেমের ব্যাখ্যার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ধ্বংস দুর্ভোগ অথবা ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে গাফেল থাকে, নামাজ নেই মুসল্লি মুসলমান। এখন আছে একদল মুসল্লি 7 দিনের, উর্দুতে একটা প্রবাদ আছে, নামাজি তিন কিসম পর হয়, খাটকে মানে ওই খাটের সঙ্গে যারা আছে, মানুষ কেউ মারা গেলে তখন দেখবেন যে পাড়া প্রতিবেশী মারা গেছে, এই জন্য জানাজা নামাজ পড়তে আসে, এরা হলো খাটের মুসল্লি। আর একদল হচ্ছে আটের মুসল্লি জুমার দিনে আসে। অবশ্য আপনারা যারা দূরের থেকে আসেন তাদেরকে বলছি না, তারা তো এলাকায় নামাজ পড়েন, কিন্তু শর্ত একটা, যদি এলাকার মসজিদগুলোতে নামাজ পড়ে থাকেন তাহলে আপনারা এর মধ্যে না, আর যদি খালি জুমার দিন তাহলে আপনারা এর মধ্যে পড়ে যাবেন। আটকে, আর একটা হচ্ছে 360 কে, 360 দিন পরে যে নামাজ আসে কোনটা? ঈদের নামাজ। এই এক প্রকার মুসল্লি, এরা ওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হচ্ছে মুসল্লিদের জন্য। ওয়াইল, ওই যে ফকিররা বলে যে ওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্যই তো ওয়াইল দুযোগ, এ পর্যন্ত পরে থেমে যায়। আয়াত তো ঠিক, ওদের উদ্দেশ্য খারাপ, সামনেরটার পরে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে গাফেল থাকে, অমনোযোগী থাকে। আল্লাহর নবী সারা জীবন মসজিদে নামাজে জামাত পড়েন নাই? এখন বর্তমানে অনেক পীরের তো বক্তব্যই আছে, আল্লাহর ওলি হয়ে গেলে নামাজ লাগে না। দলিল কোরআনে আয়াত, কোরআনে আয়াত দিয়ে দলিল পেশ করে, সূরা জুমারের, সূরা হিজরের 99 নম্বর আয়াত, সেখানে বলা আছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে ইয়াকিন না আসে। আর ইয়াকিন মানে ওদের ভাষায় হচ্ছে আধ্যাত্মিকতার চূড়ান্ত বিশ্বাস, অর্থাৎ যখন তারা মারেফাতের চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন আর ইবাদত লাগে না। কোরআনের আয়াত সূরা হিজর এর 29 নম্বর আয়াত, কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলে এরপরে আর আপনি কি বলবেন? এখন আপনি কি করবেন তাহলে? আপনার দেখতে হবে যে সে যে আয়াত পেশ করলো এরা ব্যাখ্যাটা ঠিক করে না ভুল করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের কি তর্জমা করেছেন। এই জন্য আমরা বলি পড়ুন, না পড়লে আপনি বিভ্রান্ত হবেন। এই আয়াত যার উপরে নাজিল হয়েছিলেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, আগে আমরা দেখব নামাজ আদায় করেছেন কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, শুধু আদায় করেছেন তা না, ইমামতি করেছেন। এমন কি মৃত্যু রোগে আক্রান্ত যখন হচ্ছেন আর মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষায় রয়েছেন। বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে দেখবেন, আজান হয়ে গেল, আল্লাহর রাসূল উযু করছেন, বেহুশ হয়ে গেছেন, জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে নামাজ কি হয়ে গেছে, সাহাবায়ে কিরাম বললেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় রয়েছে, আপনি গেলেই জামাত হবে। আল্লাহ নবী উযু করেন, আবার বেহুশ হয়ে গেলেন, চারবার পাঁচবার যখন বেহুশে পড়ছেন এরপরে বলছেন যে মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করা শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, ফাওয়াজাদা খিফফাতান ফি বাদানি, আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন। এবারে দুইজন সাহাবীকে ডাক দিলেন, এক পাশে আলী আর এক পাশে আব্বা, এক পাশে বেলাল আর এক পাশে আলী, এই দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জামাতে রওনা হলেন। বুখারী শরীফ হাদিসে বলা হয়েছে ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে বা জামাত নামাজ আদায় করছেন। এর পরে যদি কোনো পীর বলে, কোনো বুজুর্গ বলে, কোনো মুরিদ বলে আল্লাহর ওলি হয়ে গেলে নামাজ ওদা মাফ হয়ে যায়, ফরজ থাকে না, এই ব্যক্তি পীর না শয়তান, এই ব্যক্তি আল্লাহর নবীর চেয়েও বড় বুজুর্গ হয়ে গেছে মনে হয়। তাহলে আপনি প্রশ্ন করবেন যে তাহলে আয়াতের অর্থটা কি? ওই পীর যে দলিল পেশ করলো ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনের অর্থ কি? কোরআনের আয়াত দিয়েই তো সে দলিল পেশ করেছে। ভাইরা আমার, এই জন্য আমরা বলি কোরআন হাদিস নিজেরা পড়ো, চোখে দেখো, তাফসির ইবনে কাসির খুলে এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসবে। এই ইয়াকিন মানে হচ্ছে মউত, ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত নামাজ পড়তে থাকো। আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন ইয়াকিন মানে কি, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। পীর ব্যাখ্যা দিল কি, আধ্যাত্মিকতার চূড়ান্ত স্তর। আমরা কি পীরের ব্যাখ্যা মানবো না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা মানবো? এরপরে আসুন সাহাবায়ে কেরামরা আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি নামাজ বা জামাত আদায় করেছেন না মনে মনে আদায় করেছেন? এই ফকিরগুলো আজকে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, পড়ার মতো পড়লে নামাজ, একবার পড়লে চলে, এরকম ভাবে নামাজ নাকি তারা পড়ে আধ্যাত্মিকতার কি হুজুর কলব আল্লাহর কাছে হাজির হয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে এরা ফজর পরে মক্কায়, জোহর পরে মদিনায়, আসর পরে বাইতুল মুকাদ্দাসে, মাগরিব পরে চতুর্থ আসমানে বাইতুল মামুরে সপ্ত আসমানে, আর এশার নামাজ পরে গিয়ে আল্লাহর আরশে গিয়ে দিদার করে। আল্লাহর নবীর সাহাবীরা কয়জন এমনটা করেছেন? আবু বকর এমন করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন। এই লোকগুলো মানুষকে বিভ্রান্ত করছে। অনেক পীর আছে এরকম বলে তারা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর নবীরা আল্লাহর থেকে ওহী পেয়েছেন জিব্রাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, আর এই পীরগুলো দাবি করে সরাসরি আল্লাহর আরশে লাফ দিয়ে উঠে যায়। ওদের কিতাবে লেখা আছে সুফিদের বইতে, এই জন্য সুফিবাদ ইসলামে বৈরাগ্যবাদ এবং খ্রিস্টবাদকে ঢুকিয়ে দিয়েছে। এই সুফিবাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই। এখন সুফি সম্রাট, পীর বুজুর্গ, পীর মুরিদি, সুফিবাদ, সুফিজমের ধর্ম ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সুফিবাদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম, সুফিবাদের ধর্ম হিন্দুদের ধর্ম, সুফিজমের ধর্ম বৈরাগীদের ধর্ম, সুফিজমের ধর্ম বাউলদের ধর্ম, সুফিজমের ধর্ম সন্ন্যাসীদের ধর্ম, সুফিজমের ধর্ম মোহাম্মদ সাল্লাহ সালের ধর্ম নয়। মোহাম্মদ সাল্লাহ সালাম পরিষ্কার বলেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই। আল্লাহর নবীর তিনজন সাহাবী আম্মাদান আয়েশার কাছে গিয়ে বলেছে, আল্লাহর নবীর আমল সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আল্লাহ নবীর স্ত্রী বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রাখেন, নফল রোজা মাঝে মধ্যে রাখেন, রাখেন না? আল্লাহ নবী রাতের বেলায় কিছুক্ষণ ইবাদত করেন, এরপরে ঘুমান, বিবিদের কাছে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সঙ্গে কথাবার্তা বলেন, গল্প করেন বিবিদের সাথে। হাদিসে আসছে, কান্নাহুম তাকাল্লুহা, তারা মনে করেছে আল্লাহর নবী সারা বছর রোজা রাখে, সারা রাত্রে ইবাদত করে। কারণ এরকম অনেকের ধারণা আছে, হুজুরে বিয়ে করেছে এটা কেমন কথা, আরো যদি দুইটা করতে পারে তো সর্বনাশ, হুজুরের বাচ্চা হয় এটা কেমন কথা। ওই লোকগুলো এমনটাই বোধহয় মনে করেছিল, হুজুর সারা রাত্রে ইবাদত করবেন। যখন তারা আল্লাহর নবীর এইটা শুনলো যে ইবাদত করেন আবার ঘুমানো, কান্নাহুম তাকাল্লুহা, তারাটা কম মনে করলো। তারপরও তো সাহাবী, আবার নিজেদেরকে নিজেরা বুঝ দিল যে না, তিনি তো আল্লাহর রসুল, তার তো আল্লাহ আগে পিছের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, কাজে আমাদেরকে এইটা করলে চলবে না। একজনে হলফ করলো, আম্মা আনা ফা আসুমু ওয়ালা উফতিরু, আমি সারা বছর রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, আর কখনো রোজা ভাঙবো না, নফল রোজা সারা বছর রাখবো। একজনে বলল, আম্মা আনা, আমি সারা রাত্র নফল নামাজ পড়বো, আর কখনো ঘুমাবো না। আর একজনে বলল, আমি বিয়েই করবো না। তাহলে তাযাওয়াজু, বিয়ে করবো না, হাদিসের সব কিতাবগুলোতে আছে। এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনার উম্মতের মধ্যে বৈরাগ্যবাদ ঢুকাবার জন্য, এই সুফিবাদ ঢুকাবার জন্য চক্রান্ত এখনই শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটো লাল হয়ে গেল আগে, আনতুম, তোমরা কি সেই লোকগুলো, তোমরা কি সেই লোকগুলো যে লোকগুলো এরকম বলা বলি করেছ? জেনে রাখো, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি, আমি নামাজও পড়ি রাত্রে আবার ঘুমাইও, আমি নফল রোজা মাঝে মধ্যে রাখি মাঝে মধ্যে রাখি না, আমি বিয়েও করি বিবিদের খবর রাখি আবাদত করি, এটাই আমার সুন্না, এটাই আমার তরিকা। যে ব্যক্তি আমার তরিকা ছাড়া আমার চেয়ে বেশি আমল করতে যাচ্ছ, আমার তরিকা বাদ দিয়ে আবাদত করে যাচ্ছ, ফালাইসা মিন উম্মতি, সে ব্যক্তি বুজুর্গ দূরে কথা, আমার উম্মতের অন্তর্ভুক্তই না। সুতরাং বুঝা গেল যারা ইসলামের মধ্যে আছে বিয়ে করে না, বিয়ে করা আল্লাহ নবীর সুন্না, বিয়ে করা কার সুন্নাত? তো যারা বিয়ে করে না, বিয়ের সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও, আমি বলি বিয়ে করার ক্ষমতা ভিন্ন কথা, কিন্তু বিয়ে করার যে ক্ষমতা থাকে, শারীরিক ক্ষমতা আর্থিক ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বিয়ে না করে, তাহলে সে ব্যক্তি কি বুজুর্গ না শয়তান? কারণ বিয়ে করা কার সুন্না? রাসূলের সুন্না। বিয়ে না করলে সে বুজুর্গ হতেই পারে না, কোন একটা সুন্নাতকে যে বর্জন করে সে বুজুর্গ হতে পারে না। মেসোয়াক করা নবীর সুন্নাত, যদি কোনো ব্যক্তি দাঁতে ময়লা ফেলায়, চুল আচড়া নবীর সুন্নাত, আল্লাহর নবী বলেছেন একদিন পর একদিন চুল আচড়াও, যদি কোনো ব্যক্তি চুল আচড়ায় না, ময়লা পড়ে গেল, জটলা পড়ে গেল, সে ব্যক্তি বুজুর্গ না শয়তান? এগুলো পরিষ্কার শয়তান। পাগল হলে ভিন্ন কথা, পাগল হলে রুগী, আমি তাকে শয়তান বলি নাই, কিন্তু যদি সুস্থ মস্তিষ্ক অধিকারী হয় আর সে মুসলমান হয়, তাহলে সে গোসল করবে, উজু করবে, আতর লাগাবে, মাথা আঁচড়াবে, পরিষ্কার কাপড় পরিধান করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যে ব্যক্তি গোসল করবে না, মুখে ময়লা, দাঁতে ময়লা, মুখে জটলা পড়ে গেছে, মাথায় জটলা পড়ে গেছে, এই লোকগুলো মুসলমান না শয়তান? কিসের বুজুর্গ? এদেরকে বুজুর্গ বলা মানি হচ্ছে ইসলামকে অপমাননা করা, আল্লাহর নবীর সঙ্গে বিদ্রোহ করা। আল্লাহর নবী ময়লা ছিলেন না, আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। এই জন্য মনে রাখতে হবে সালাত তরক করা কত বড় অন্যায়, গুনাহে কাবিরার মধ্যে একটা বড় গুনাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনাদে আসীন হলেন, খিলাফতের দায়িত্ব নিযুক্ত হলেন, রাষ্ট্রীয় ফরমান প্রথম জারি করেছেন, ইন্না হাম্মাল উমুর ইনদিয়াস সালাত, আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। রাষ্ট্রীয় যত কাজ হতে পারে, যত গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। যে ব্যক্তি এই সালাত ঠিক রাখবে না, মনে করব সে রাষ্ট্রের অন্য অন্য কাজগুলো আরো বেশি ক্ষতি করবে। কারণ যে আল্লাহকে ধোকা দিবে, আল্লাহর হুকুম যে মানবে না, সে ব্যক্তি মানুষের হুকুম কি করে মানতে পারে? এজন্য মনে রাখতে হবে সালাত আল্লাহর নবীর যুগে মুনাফিকরাও আদায় করত, মুনাফিকরাও আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ত, কারণ তারা জানত যে আমরা যতই যা করি যদি নামাজের জামাতে হাজির না হই, তার ধরা পড়ে যাব আমরা মুসলমান না। এই কারণে মদিনায় আল্লাহর নবীর সময়ে যে স্পষ্ট মুনাফিক যারা ছিল, এই মুনাফিকগুলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত। তাহলে বোঝা গেল বেনামাজিরা মদিনার মুনাফিকদের চেয়েও কি পরিষ্কার এগুলো, যে যারা বেনামাজি, নামাজের খবর নেই, এরা আল্লাহর নবীর যুগের মুনাফিকরা, যাদেরকে সবচেয়ে বেশি খারাপ বলা হয়েছে, বেনামাজিগুলো তার চেয়েও খারাপ, কারণ মুনাফিকরা বা জামাতে নামাজ পড়ত। এজন্য মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি একক্ত নামাজ ইচ্ছে করে তরক করলো, সে কুফরি করলো। এরপর আরেক জায়গায় বলেছেন, ফাকাত বারিয়াত মিন হুজিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তার কোনো দায় দায়িত্ব গ্রহণ করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সর্বশেষ মসজিদে যাওয়ার পরে, যখন তিনি আর মসজিদে যেতে ক্ষমতা পেলেন না, তখন পর্দা ফাঁক করে দেখলেন মসজিদে জামাতে নামাজ হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে চোখে পানি আসার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আনন্দের পানি। আমি যেই সালাতকে কায়েম করার জন্য সারা জীবন চেষ্টা করেছি, যেই সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মার খেয়েছি, আমার উম্মতরা জামাতের সঙ্গে সেই সালাত আদায় করছে। আমি বিশ্বাস করি যে কেয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল সালাত কায়েম করতে থাকবে। সুতরাং যারা সালাত লাগে না, নামাজ পড়ার মতো একবার পড়লে চলে, সেইগুলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না শয়তানের উম্মত? পরিষ্কার শয়তানের উম্মত। ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা ওদের মতবাদগুলো ইসলামে ঢুকিয়ে দিয়েছে, সেইগুলো হচ্ছে সুফিবাদ, বৈরাগ্যবাদ, আধ্যাত্মিকতার নামে। আধ্যাত্মিক শক্তি ছিল আবু বকর ওমরের, তারা কি নামাজ পড়েন নাই? এরা কোন বুজুর্গ? এরা কোন ধর্মের বুজুর্গ? এরা নিশ্চয়ই ওই ধর্মের বুজুর্গ যেই ধর্মে নামাজ নাই, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, সন্ন্যাসী, বৈরাগী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। একবার তাবুকের যুদ্ধকে ফেরার সময় পাহাড়ি চতুর্দিকে পাহাড় মাঝখানে একটা সমতল জায়গায় কিছু পানি এবং সেখানে অনেক ঘাস আছে। একজন সাহাবি মনে খুশি যে আমি এখানেই থেকে যাব, বকরি লালন পালন করব, দুধ খাব, আর এইখানে বসে ইবাদত করব, পানি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি নিতে হবে, গিয়ে বললো ইয়া রাসূল আমি এখানে থেকে আল্লাহর ইবাদত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাহবানিয়াতান ফিল ইসলাম, তুমি ইসলামে বৈরাগ্যবাদ ঢুকাতে চাও, জেনে রাখো তুমি যদি এখানে থেকে যাও এবং তুমি এখানে বসে আল্লাহর ইবাদত করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম থেকে তুমি খারেজ হয়ে গেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের থেকে তুমি খারেজ হয়ে গেছো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তুমি সব বাদ দিয়ে কি করো, একা একা জঙ্গলে গিয়ে বৈরাগী হয়ে যাও। সুফিদের প্রায় কেতাবই দেখবেন, অমুকে 10 বছর জঙ্গলে ছিল, অমুকে 20 বছর জঙ্গলে ছিল। এগুলো কিসের কেতাব? এগুলো মুসলমানদের কোন হাদিস থেকে লেখা না, এগুলো ইহুদি খ্রিস্টানদের কেতাব থেকে লেখা। অমুকে ইবাদত করতে করতে গাছের লতা পাতা তার শরীরে ঢুকে গেছে, ছাল বাকলা ঢুকে গেছে, এত বড় বুজুর্গ, 400 বছর 500 বছর ইবাদত করেছে। আমি বলতে চাই যদি সে সত্যি বুজুর্গ হয়ে থাকে তাহলে এটা হয়তো আগের ধর্মের ইহুদি খ্রিস্টানদের যখন ধর্ম ছিল ওই ধর্মের লোক যেখানে নামাজ রোজা ছিল না, নতুবা ইসলাম আসার পরে যদি বলো তাহলে আমি বলবো সে হয়তো শয়তান নাহলে ফেরেশতা। কারণ যদি সে মুসলিম হয়ে থাকে, মানুষ হয়ে থাকে, তাহলে সে উযু করবে, গোসল করবে, নামাজ পড়বে, নামাজ পড়লে রুকু করবে, সেজদা করবে। তো রুকু সেজদা করলে, নামাজ পড়লে তার গায়ে শরীরে লতা পাতা ঢুকতে পারে? ছাল বাকলা ঢুকতে পারে? ঢুকতে পারে কার? শয়তান মানুষকে গোমরা করার জন্য দাঁড়িয়ে আছে আর গাছের ছাল বাকলা ঢুকে গেছে, এটা হতে পারে? নতুবা কিসের ইসলাম তুমি বলাচ্ছ? এই সুফিদের বইতে দেখবেন কিসসা কাহিনী ছাড়া, অমুকে উড়াল দিল, অমুকে পানিতে ভাসলো, এই সব। আমি বলি পানিতে যদি ভাষা বড় বুজুর্গ হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ রাজহাঁস, পানিতে হাঁসগুলো ভাসে, এই হাঁসগুলো সবচেয়ে বড় বুজুর্গ, ওরা পানিতে ভাসে। আকাশে উঠতে পারলে বড় বুজুর্গ যদি হয় তো সবচেয়ে বড় বুজুর্গ পাখি, চিল, শকুন, কাউয়া, এগুলো সব বড় বড় কি বুজুর্গ, কেন আকাশে উড়ে? কি বুঝাচ্ছে এরা উম্মতকে? আল্লাহর নবী কি আকাশে উড়েছেন? সাহাবাকে আকাশে উড়েছেন? তাহলে কিসের বুজুর্গি প্রকাশ করছো? কোরআন হাদিস বাদ দিয়ে মানুষকে ইহুদি খ্রিস্টানদের এই কাহিনীগুলো শুনাইয়া ইসলাম থেকে সরাবার জন্য একদল মানুষ তৈরি করা হয়েছে, সেই মানুষগুলোর নাম হচ্ছে বর্তমান সময়ের পীর সাহেবরা। এরা মানুষকে এগুলো শিখায়, তরিকা শিখায়, তরিকার জিকির। আমরা পরিষ্কার বলি মুসলমানদের একটা তরিকা, সেই তরিকার নাম ইসলাম। সেই তরিকার নাম কি? আর এটা যারা মানে তারা মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে যারা সব জাহান্নামী হবে, একটা মাত্র ফেরকা জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সেই ফেরকা সেই দলের পরিচয় কি? তখন আল্লাহর নবী কি বলেছিলেন? তিনি বলেছিলেন, মান আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকায়, যেই মতের উপরে, যেই পথের উপরে আছি, এই তরিকায়, এই মতে, এই পথে যারা থাকবে একমাত্র তারাই জান্নাতি হবে, বাকি সব কোথায় যাবে? আমি এবারে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন আমি এবং আমার সাহাবীরা যেই তরিকে আছি এই তরিকায় যারা থাকবে তারা জান্নাতি, তখন কি এই সমস্ত ফেরকার তৈরি হয়েছিল? সুফিদের তরিকার তৈরি হয়েছিল? যখন তৈরি হয় নাই তাহলে বুঝে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দলের ছিলেন, যেই মতের ছিলেন, যেই পথের ছিলেন, সাহাবায়ে কেরাম যেই তরিকায় ছিল, ওই সময় যেই তরিকা ছিল সেইটার উপরে যারা থাকবে তারা নাজাত পাবে। এর পরবর্তীতে যত তরিকা যত ফেরকা তৈরি হয়েছে এই ফেরকা যারা ঢুকবে তারা 72 ফেরকায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে পারে না। ভাইরা আমার অনেক বুঝার বিষয় আছে। আপনি বলবেন যে তাহলে এত আলেম এত বুজুর্গ এত বিশ্বাসরা কম বুঝে, তারা কোরআন হাদিস পড়ে নাই, এইগুলো বললে আমাদের বলার কিছুই নেই। আমরা যখন কোরআন এবং হাদিসের কথা বলবো মুমিনদের কাজ হচ্ছে কোরআন হাদিসকে মেনে নেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই তোমাদের মাঝে এই বড় বড় বিশ্বাস রেখে গেলাম, বড় বুজুর্গ রেখে গেলাম, বড় আলেম রেখে গেলাম, ওরা যা বলবে তাই শুনবে না। তিনি বলেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, তোমরা পদভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, গোমরা হবে না, পদস্খলিত হবে না, মা তামা সত্যুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, শক্তভাবে ধরবে। সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল করিম আর একটা হচ্ছে আল্লাহ নবীর সহিহ হাদিস। এই দুইটাকে ধরার জন্য বলেছেন, তিনি বলেন নাই কোনো বুজুর্গকে ধরতে, বরং কোরআন সুন্নার সঙ্গে যে আলেমের কথা যে বুজুর্গের কথা মিলবে ওটা ধরতে হবে, যেটা মিলবে না ওটাকে বর্জন করতে হবে। এটাই হচ্ছে মুসলিমদের কাজ। আল্লাহ নবীর সঙ্গে সময়ে চিশতিয়া তরিকা ছিল, কাদেরিয়া ছিল, নকশাবন্দিয়া ছিল, তাবলিগ জামাত ছিল, জামাত ইসলাম ছিল, নিজাম ইসলাম ছিল, খেলাফত মসজিদ ছিল। অনেকে বিভ্রান্ত হয় আমার লেকচার শুনে, প্রথমে মনে করে বোধহয় লোকটা তাবলিগ করে, যখন গণতন্ত্রের বিরুদ্ধে লেকচার দেয় জামাত ইসলাম করে না, আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, এরকম খেলাফত মসজিদ, নিজাম ইসলাম পার্টি, ইসলামী আন্দোলন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যারা রাজনীতি করে, আমি এগুলোকে বলি কুফুরি মতবাদে ইসলাম কায়েম করার চক্রান্ত। গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, গণতন্ত্রের বিশ্বাস জনগণ সমস্ত ক্ষমতার মালিক, গণতন্ত্রের তরিকা রসুলের তরিকার বিপরীত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি এই পৃথিবীর অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, ভোটের অনুসরণ করেন, আকসারা মান ফিল আরদে, আকসারা মানে বেশি সংখ্যাগরিষ্ঠ, মান ফিল আরদে যারা জমিনে বসবাস করে, পৃথিবীর মানুষের সংখ্যাগরিষ্ঠ লোকদের ভোটের এবং মতের অনুসরণ করেন, ইউদিল্লুক আন সাবিলিল্লাহি, তাহলে ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ অনুমানের অনুসরণ করে, অনুমান করে কথা বলে, অনুমান করে ধারণা করে তারা ভোট দেয়। এজন্য আপনি বেশিরভাগ লোক কোন দিকে গেল সেটা অনুসরণ করবেন না, আপনি অনুসরণ করবেন ওহির। কিসের? নবীকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেই কারণে আল্লাহর নবী কোনদিন ভোট দেন নাই, ভোটের ব্যবস্থাও করেন নাই, এগুলো কুফুরদের তরিকা, আল্লাহ নবীর তরিকা না। সুতরাং আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যারা পৃথিবীতে ভোটের মাধ্যমে জোটের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, তারা নিশ্চয়ই হতে পারে এটা আব্রাহাম লিঙ্কনের তরিকা, হতে পারে আমেরিকার তরিকা, ব্রিটেনের তরিকা, ইহুদির তরিকা, খ্রিস্টানদের তরিকা, কোন বুজুর্গের তরিকা, বড় বড় ওস্তাদদের তরিকা, মুহাদ্দিসদের তরিকা হতে পারে, মুফতির তরিকা হতে পারে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা অবশ্যই নয়। গণতন্ত্র শয়তানের তরিকা, কার তরিকা? ইসলামে কোরআন দিয়েছে, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র সেটার অনুসরণ করবেন। এটা তৈরি এই দিন কায়েমের জন্য যে পদ্ধতি তাও হবে রসুলের তরিকা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাফের মুশরিকদের সাথে নির্বাচনে যান নাই। এজন্য পরিষ্কার হতে হবে, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে রাজনীতির যে পদ্ধতিগুলো আছে বর্তমান প্রচলিত, এর মাধ্যমে যারা ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করছে, স্বপ্ন দেখছ, আমি তাদেরকে পরিষ্কার বলি, তওবা করে ফিরে আসো, রাসূলের তরিকায় চলে আসো। ওরা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, ওরা বলে আব্রাহাম লিংকনের গণতন্ত্র আমরা মানি না, আমরা ইসলামী গণতন্ত্র। যদি এটা জিজ্ঞেস করি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতন্ত্র পড়ানো হয়, সেটার সাথে আমেরিকার অক্সফোর্ডের কোনো পার্থক্য আছে? বাংলাদেশের অর্থনীতি আমেরিকার অর্থনীতি কোনো পার্থক্য আছে? তাহলে আমেরিকার যে গণতন্ত্র, সেই গণতন্ত্রই দেশে পড়ানো হচ্ছে, একই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে। তুমি যতই এটাকে ইসলামাইজেশন করতে চাচ্ছ, মুসলমানদের ধোকা দিতে চাচ্ছ, কুফাররাও তা মানতে রাজি না। কুফাররাও বলে গণতন্ত্র বলতে একটাই পৃথিবীতে, তা হচ্ছে যেটা এখন গণতন্ত্র বলতে বোঝা যায়, সারা দুনিয়ার মানুষ যেটা বুঝে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করা আল্লাহর নবীর তরিকা না। আল্লাহর নবীর তরিকা মক্কা বিজয়কে দেখো, বদর উহুদ খন্দককে দেখো, মদিনাকে দেখো, আল্লাহর নবী যেভাবে করেছেন সেভাবে করো। তুমি বলবো যে এখন সম্ভব না, আমি বলি এখনো সম্ভব। যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চাও, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমাম, এই খালি ইমামগুলো চলে আসুক, মুয়াজ্জিনগুলো চলে আসুক, সঙ্গে কি একটা মসজিদে কমপক্ষে 10 জন মুসল্লিও নাই? এই মুসল্লিগুলো রাজপথে চলে আসুক, তারা এখানে বসে দাবি করবে আমরা মুসলিম, আমাদের দেশে কোরআন ছাড়া অন্য কোন বিধান চলবে না, এরপরে আমাদেরকে পিষে দাও, এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারবে? কিন্তু মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে, বিভিন্ন দলে দলে ভাগ করে দেওয়া হয়েছে। এখন ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করে কাফেরদের তরিকায়, কাদের তরিকায়? এই জন্য আমার বক্তব্য স্পষ্ট, গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যারা বাংলাদেশে বা অন্য কোন ইসলামিক দেশে ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছে, তারা ইহুদি খ্রিস্টানদের তরিকায় ইসলাম কায়েমের স্বপ্ন দেখেছে, সে ইসলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পারে না। এবারে আসুন তাহলে বলবো লোককে বোধহয় তাবলিগ করে, লোককে বোধহয় তাবলিগ, হ্যাঁ তাবলিগ তো আমরা অবশ্যই করি, কোরআন হাদিসের তাবলিগ। কিসের তাবলিগ? কারণ তাবলিগ করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনি তাবলিগ করুন, পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি সেটাকে পৌঁছে দিন, তাবলিগ করুন। তাবলিগ করা কি? বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু, তাবলিগ করো, পৌঁছে দাও, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাও আয়া, একটা আয়াত যদি জানো, একটা পংক্তি যদি জানো, ওটাকেও পৌঁছে দাও। কার নির্দেশ? রাসূলের নির্দেশ, আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। কাজী তাবলিগ আমরা করি। তবে যদি আপনি বলেন পৃথিবীতে বর্তমানে তাবলিগ জামাত নামে একটা প্রচলিত একটা দল আছে, এই দলের 6টা উসুল আছে, এই দলের একটা আলাদা মেনহাজ আছে, এদের আলাদা সিলেবাস আছে, ফাজাইলে আমাল, এই দলে আলাদা দাওয়াত আছে, যদিও তারা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, কিন্তু ওই লা ইলাহার দাওয়াতের মধ্যে লা ইলাহা মানি কোনো কারো আল্লাহ ছাড়া কোনো বিধান মানি না, এই অংশ বাদ দেওয়া হয়েছে, এই অংশ তারা বলে না। লা ইলাহার মানি হচ্ছে আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না, আল্লাহ ছাড়া আল্লাহর বিধানকে যারা বাতিল করেছে আমরা তাদেরকে মানি না, এই দাওয়াত তাবলিগ তারা দেয়? তাদের 6 উসুলের মধ্যে জিহাদ আলোচনা আছে? তাবলিগের 6 উসুলে জিহাদ নাই। আপনি বলবেন ইসলামের 5 বেনার মধ্যে তো জিহাদ নাই, ইসলামের 5 বেনার মধ্যে জিহাদ নাই, ঠিকই আছে, আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন 5টা বেনা হচ্ছে 5টা পিলার, আর এই 5টা পিলার উপরে যে ছাদ সেটার নাম হচ্ছে জিহাদ। মিশকাত হাদিসটা আছে, আলা আদুল্লুকুম আলা যিরওয়াতি সানামিহি, আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদেরকে ইসলামের সেই সর্বোচ্চ চূড়া এ সম্পর্কে বলবো কি, আর সেটা হচ্ছে দাসুল ইসলাম আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে জিহাদ আছে, আল্লাহর কোরআন হাদিসে রাসূলের হাদিসে জিহাদ আছে, আল্লাহ নবী জিহাদ করেছেন, ফেরেশতারা জিহাদ করেছেন, লড়াই করেছে বদরের ময়দানে, এরকম ভাবে মুজাহিদদের ঘোড়ার আলোচনা কোরআনে আছে, অস্ত্র আলোচনা আছে, লোহার আলোচনা কোরআনে আছে সূরা হাদিদ, এরকম ভাবে মুজাহিদদের চলা, মুজাহিদদের বলা, মুজাহিদদের নামাজ কেমনে হবে, মুজাহিদদের যুদ্ধের ময়দানে কেমনে তারা নামাজ পড়বে, তারা কিভাবে রোজা বাদ দিবে, এই সব আলোচনা কোরআনে আছে। সুতরাং যেই দলের নীতির মধ্যে, মৌলিক উসুলের মধ্যে জিহাদ নাই, আমি ওটাকে আর যাই বলতে পারি আল্লাহর রসুলের তরিকা বলতে পারি না। কাজে এটা পরিষ্কার প্রচলিত যে তাবলিগ, একটা দল, একটা ইসলামের দল তৈরি করার কোন সুযোগ নেই, এটা একটা দল তৈরি করেছে, একটা বেড়াত করেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, যেই দাওয়াত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই দাওয়াত তাদের দাওয়াত না। এরা লা ইলাহার তর্জমা করে, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসায় খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। এইটা যদি লা ইলাহার দাওয়াত হতো তাহলে কাফেরদের সঙ্গে কোন সংঘর্ষ হতো না, কারণ এই বিষয়গুলো তারাও বিশ্বাস করতো, কোরআন আয়াতে আছে স্পষ্ট। তাহলে কেন লা ইলাহার প্রথম ধাক্কা হচ্ছে লা ইলাহা মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি না, যারা আল্লাহ ছাড়া সার্বভৌমত্ব দাবি করে, আল্লাহ ছাড়া আল্লাহর বিধানকে বাতিল করে। এজন্য মূসা যখন লা ইলাহা বললেন ফেরাউনের গায়ে ধাক্কা লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা বললেন নমরুদের গায়ে ধাক্কা লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তখন মক্কার তৎকালীন শাসক আবু জাহেল আবুল আহাবের গায়ে ধাক্কা লেগেছে। সুতরাং যুগে যুগে যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে প্রথম ধাক্কা লাগবে ওই যুগের শাসক যারা আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব কায়েম করেছে, যারা আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনকে বাতিল করে, কোরআনের বিধানকে বাতিল করে নিজেরা মন গড়া আইন তৈরি করেছে, তাদেরকে জানিয়ে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা মানি না, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভাগ্যের পরিবর্তন কর্তা মানি না, আল্লাহ ছাড়া কোনো দেব দেবীর পূজা আমরা করতে জানি না। এইটা হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই তর্জমা করে তাবলীগ এই তর্জমা করে? যদি করে বলেন তাহলে আমি তওবা করব। এই তর্জমা তাদের নাই, এই কারণেই তোমাদের দলে সব রকম লোকেরা চলে আসে, ধর্মনিরপেক্ষ, নাস্তিক, মুরতাদ, কারো সঙ্গে দ্বিমত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা দাওয়াত দিয়েছেন তখন কি সবাই মেনে নিয়েছিল? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো বলতে পারেন নাই, সেজন্য বিরোধিতা করেছে। ওনারা ঠিকমতো বলতে পারেন সেজন্য ওনাদের কোনো বিরুদ্ধে নাই, এই নাকি? আমি আজকে পরিষ্কার বলতে চাই, আমার বক্তব্য যারা দুনিয়ার প্রান্ত থেকে শুনছো আমি স্পষ্ট বলে দেই, প্রচলিত বর্তমান যে তাবলিগের জামাত, এই তাবলিগের জামাত মুসলিম যুবকদের থেকে জিহাদি স্প্রেকে ধ্বংস করার জন্য, জিহাদকে মিটিয়ে দেওয়ার জন্য কুফরদের একটা বড় চক্রান্ত। ভাইরা আমার, আজকে বুঝতে হবে ইসলামের সংখ্যাগরিষ্ঠ লক্ষ লক্ষ লোক থাকলে ইসলাম সঠিকটা বলা যাবে না। ওরা বলে যে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুহাদ্দিস। আমি বলি আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সাইয়াউদু কামা বাদা গরিবান, ইসলাম অপরিচিত গুটি কয়েক লোকদের মাধ্যমে শুরু হয়েছে এবং কেয়ামতের দিকে আবার যত ঘনি আসবে সেরকম মুষ্টিমেয় অল্প কিছু সংখ্যক লোক হকের উপরে থাকবে, বেশি না কম, অল্প সংখ্যক লোক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাযালু তায়েফাতুন উম্মতি, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হাতের উপর থাকবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ চালিয়ে যাবে। কি চালিয়ে যাবে? সুতরাং যেই দলের প্রোগ্রামের মধ্যে যুদ্ধ নাই, জিহাদ নাই, কিতাল নাই, এই দল আর যাই হোক না কেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দল হতে পারে না। রাজনীতি দল চলে গেল, তাবলিগ দল চলে গেল, এবারে মনে করছে কোনো পীর হবে তাহলে আমাকে। আমি বলি পীরের তরিকা তো আমি আগেই বাদ দিয়েছি, কোন পীর সাহেবের তরিকা ইসলামে নাই। আল্লাহর রাসূলের সময় কোন তরিকা ছিল না, আল্লাহর নবী যেই তরিকার ছিলেন, সাহাবায়ে কেরাম যেই তরিকার ছিলেন, সেই তরিকা আমরা চলবো, কোন পীরের তরিকা চলতে পারে না। সুতরাং আমাদের দলের নাম হচ্ছে ইসলাম। দলের নাম কি? আমাদের পরিচয় মুসলিম। আমাদের পরিচয় কি? আল্লাহ কোরআন পরিষ্কার করে দিয়েছেন, আর এই মুসলিমদের প্রথম পরিচয় হচ্ছে তারা নামাজ পড়বে। কি পড়বে? জামাতের সঙ্গে নামাজ পড়বে। আমি নামাজের আলোচনা করছিলাম, সেখান থেকে দূর চলে গিয়েছি। নামাজ ব্যতীত কোন ব্যক্তি মুসলিম থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি একক তো নামাজ ইচ্ছা করে তরক করলো সে কাফের হয়ে গেল, সে কুফুরি করলো। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আল ফারকু বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুমিনের মধ্যে আর একটা কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এজন্য সালাত তরক করা গুনাহে কাবীরা, আর তরক করতে করতে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সেজন্য গুনাহে কাবীরার থেকে বাঁচা, বিশেষ করে সালাত, পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।